কামন চাল যিবা থকান দেখিবা থকামন চাল যিবা থকান দেখিবা শঙ্খন ভীমণ্ডলরে বেনি নেত্র পখড়িবা থকামন চাল যিবা চকান ন দেখিবা বাটরে বাট মঙ্গলা দেখিবা অঠর নরা পাঞ্চ মন এক মেলা নরেন্দ্র স্নান করিবা থকা মন চাল যিবা চকান ন দেখিবা পহঁচিবা বড় দণ্ডে শেরেণু পাইবা তুণ্ডে ছতা তলে রহি দণ্ডে সাধুঙ্ক সেবা করিবা থকা মন চাল যিবা থকান ন দেখিবা বিকা হেউছি কৈবল্য চোখা হাণ্ডি কড়ে শিউকা মনরঙ্কা ছড়াইবা থকামন চাল যিবা চকান ন দেখিবা পছরে দেখ দিশুছি কড়া ত্রিমুখ গরুড় পছরে দেখ দিশুছি কড়া ত্রিমুখ কহই সারিয়া ভিক বড়রামঙ্কু কহি থকামন চাল যিবা চকান ন দেখিবা শঙ্খন ভীমণ্ডলরে বেনি নেত্র পখড়িবা থকামন চাল যিবা চকান ন দেখিবা থকামন চাল যিবা চকান ন দেখিবা।